الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين. وقال النبي صلى الله عليه وسلم إذا عظمت أمة الدنيا نزعت منها حيلة الإسلام وإذا تركت الأمر بالمعروف والنهي عن المنكر حرمت بركة الوحي وإذا تسافت أمتي سقطت من عين الله أو كما قال صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم. মেরে মোহতরম দোস্ত বুজুর্গ ভাইও, দুনিয়ার এই ক্ষণস্থায়ী কেন্দ্রীতে প্রত্যেক ব্যক্তির এই কেন্দ্রিক উদ্দেশ্য সেজন্য তার আখেরাতে বানায় নয়। প্রত্যেক ব্যক্তির এই হায়াত রুচি সে যাই সেজন্য তার আখেরাতে বানায় নয়। যেরকম সন্তান মায়ের গর্ভে সম্পূর্ণ যদি তৈরি হয় তাহলে সে দুনিয়া চাইটা পূর্ণ এক শরীর এবং হায়াত পায়া সে জীবন যাপন করতে পারে। অনুরূপ ভাবে যখন মানুষের আখড়াতে জিন্দগি তৈরি হবে তাহলে সে পরকালে এক সফলতা কামিয়াবি জিন্দগি হাসিল করবে। আর আখড়াতে জিন্দগি যে তৈরি হবে ওইটা ইমান ও আমলের দ্বারা তৈরি হবে। ইমান আমল প্রত্যেক ইমানওয়ালা তার ইমানকে বানাবে এবং সে এই ইমানকে তার আমল জিন্দগিতে প্রকাশ করবে। এটাই দলিল যে সে তার ভিতরে ইমানকে বানাইছে। যদি সে হিজরিকে বলে আমি ইমানওয়ালা অথচ তার জিন্দগি আল্লাহ তালার নাফরমানির মধ্যে এবং তার জিন্দগি মন চাহিতে চলছে, যেভাবে মন চায় যে ওইভাবেই চলে, তাহলে এটাই প্রমাণ এবং এটাই দলিল সাব্যস্ত হবে সে ইমানের দাবি করেছে অথচ সে ইমান হাসিল করতে পারে নাই। সে এই সমস্ত বদামলের কারণে ইমান ও আল্লাহ হওয়া সত্ত্বেও দুর্গে যাবে। না জানি এমন এমন কাজ করে বসে যে কাজের দ্বারা তার ইমান দাবি করতে সম্পূর্ণভাবে ওটা বাতিল হয়ে যাবে, আল্লাহ তাআলার কাছে অগ্রাহ্য হবে, আর তাকে চির জাহান্নামে প্রবেশ করানো হবে। সেরমের মতন দোষ সে নিজেকে ইমানওয়ালা বলেছে, অথচ ইমান আল্লাহ তাআলার কাছে কবুল হয় নাই, এবং সে ইমানকে যা বলেছে সে রক্ষা করতে পারে নাই। ফলে কোনো কোনো কাম এরকম আছে ইমান তার চলক হয়ে যায় এবং সে চির জাহান্নামে প্রবেশ করে। আর তাকে আল্লাহ তাআলা বলছেন জান্নাতে প্রবেশ করাবার ব্যাপারে আমি কোনো পরোয়া করি না, কোনো পরোয়া করি না। মোটাম দোষ বুজুর্গ সে ইমানওয়ালা কাম করতে পারে নাই, বরং সে ইমানের বিপরীত কাম করেছে, যার কারণে সে চির জাহান্নামে প্রবেশ করেছে। সেজন্য প্রত্যেক ইমানওয়ালাকে এমন এক মেহনত করা চাই যে মেহনত আল্লাহ রাসূল করেছে। আল্লাহ রাসূল আসছেন আল্লাহকে মানে, আল্লাহ তাআলাকে স্বীকার করে, আল্লাহ তাআলার কিতাব তাদের কাছে আছে, এবং সত্য আল্লাহ তাআলার কাছে ঈমান এবং তাদের কিতাব তাদের এলেম কোনো কাজে আসে না। এই জন্য যে ঈমান ভেজালযুক্ত এবং তাদের আমল মন মতো মন চাহি, আর সেই আমলের মধ্যে দুনিয়া স্বাস্থ্য কিভাবে দুনিয়া পাবে, যখনই দুনিয়া আছে তাই সে সব খুলে যায়। দুনিয়ার মোকাবেলায় সে সম্পূর্ণভাবে ইমান যে আমলকে বিকৃত করে দেয়। সেজন্য এই ইমান আর তাদের কেতাব আর এভাবে তাদের এলেন কোন কাজে আসে নাই। মেরে মোহতরম দোস্ত রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসে নবী হয়ে দেখতে পাচ্ছেন মানুষকে ইমানের কালেমার দিকে দাওয়াত দিয়েছেন, যে দাওয়াতকে কবুল করেছে তাকে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ইমানের জন্য তালিম দিয়েছেন। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে দায়ী হয়ে আসছেন, ও আল্লাহ তাআলার কত পক্ষ থেকে তিনি শিখানোয়ালা হয়ে আসছেন, তালিম করানোয়ালা হয়ে আসছেন। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতিয়ান ইলাল্লাহ আল্লাহ দিকে দাওয়াতের ওয়ালা, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবুল্লাহ তালিম করানোয়ালা। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ আল্লাহ তাআলা ফরমাইছেন والذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. الله تعالى رسول فتحت أميد المتحد الدنيا تدر متحد دنيا نبي أمي تدر كي কোরআন পড়ে পড়ে শুনেছেন যাতে করে তারা আখিরাত মুখী হয়ে যায়, আখিরাত মুখী হয়ে যায়। আর তাদেরকে তালিম করেছেন কিতাবুল্লাহ সুন্নতে রাসূলের তালিম করেছেন, অথচ এরা এর পূর্বে সম্পূর্ণভাবে এই রাস্তা থেকে অজানা ছিল, তারা রাস্তা হারা ছিল, তারা কামিয়াবি এবং সফলতার রাস্তা বুঝত না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের উপরে মেহনত করেছেন এবং তাদেরকে তালিম করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং ফরমান, ইন্নী বুয়িস্তু মুআল্লিমান, আমাকে মুআল্লিম করে পাঠানো হয়েছে। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ হর ইমানওয়ালাকে ইমান সহি বানাতে হবে এবং হর ইমানওয়ালাকে তুমি ইমানের জেন্দিগ অর্জন করতে হবে। যদি সে ইমানের জেন্দিগ অর্জন না করে তাইলে তার প্রমাণ হবে সে ইমানের দাবি করেছে বটে, অথচ তার জিন্দগি সেই দাবি করে। আল্লাহ তাআলা কোরআনের পাপের মধ্যে শাস করেছেন, যারা ইমানের দাবি করে তারা কি মনে করছে এটাই তাদের জন্য যথেষ্ট হয়ে যাবে, আমরা ইমানের দাবি করছি ইমানওয়ালা বলছি এটাই কি তাদের জন্য যথেষ্ট হয়ে যাবে? না, ইমানের দাবি করছে নিজেকে বলে আমি ইমানওয়ালা, অথচ আল্লাহ তাআলা এই দাবিতে তাদের পরীক্ষা লইবেন। পূর্বেও যারা নিজেকে ইমানওয়ালা বলেছে ইমানের দাবিতে দাবি করেছে তাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন, তারা এই দাবিতে সত্যবাদী কিনা। কেমন পর্যন্ত যারা ইমানের দাবি করবে ইমানওয়ালা বলবে তাদেরও আল্লাহ তাআলা পরীক্ষা লইবেন, পরীক্ষা লইয়া সাব্যস্ত করবেন যে ইমানের দাবিতে সত্যবাদী আর কে ইমানের দাবিতে মিথ্যাবাদী। সে তো বলে আমি ইমানওয়ালা কিন্তু আসবে পরীক্ষা আসবে, সে ইমানের মধ্যে টিকে যায় তাহলে ইমানওয়ালা সাব্যস্ত হবে আর আল্লাহ ইমানওয়ালাকে হার হারতে সাহায্য করবেন। সাহায্য করবেন দুনিয়াতে এবং কিয়ামতে, তারা আল্লাহ তাআলা সাহায্য প্রাপ্ত হবে কেন, তারা আল্লাহ তাআলার মাহবুব, আল্লাহ তাআলার প্রিয়, তারা আল্লাহ তাআলার প্রতি বিশ্বাসী এবং যে সঠিক ভাবে সে তার ইমানকে বাড়াচ্ছে। মেহের মহতারাম দর্শক, সেই ইমান তাকে আল্লাহ তাআলার বন্দির উপরে তৈয়ার করবে, আল্লাহ তাআলার ইবাদতের উপরে তৈয়ার করবে, এমন ভাবে তৈয়ার করবে যে আমল সুন্দর থেকে সুন্দর আল্লাহ তাআলার কাছে সাব্যস্ত হবে। এটা তো নয় যে আমল করে যেমনি তেমনি করে, না, যেরকম আল্লাহ তাআলা পছন্দ করেন আল্লাহ রাসূল যেভাবে আমল শিখাইছেন সে ঠিক ওইভাবে সুন্দর থেকে সুন্দর আমল বানাবার মাস্ট করে। ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা লিনাব্লুয়াকুম আইয়ুহুম আহসানু আমালা। দুনিয়া আল্লাহ তাআলা সাজায় দিয়েছেন, এই দুনিয়ার মুক্তি পরীক্ষা হয়েছে যে দুনিয়া মুক্তি আর কে আখিরাত মুক্তি, আল্লাহ মুক্তি আজকে আল্লাহকে রাজি করবার জন্য সুন্দর থেকে সুন্দর আমল বানায়, সে দুনিয়ার মধ্যে ফাঁসে যায় না আর আমল করার সেই সুযোগ তার নাই, যা আমল করে যখন মনে যায় তখন যতখানি প্রয়োজ কতখানি আর যেভাবে পারে ওইভাবে মন চাই, এই মন চাই আমল আল্লাহ তাআলার কাছে খুবই দুর্বল আমল, অতি কমজোর আমল, এইটাই সাব্যস্ত হবে একজন কমজোর ইমানওয়ালা। যদি দুনিয়াতে এই অবস্থায় যায় যে তার ইমান কমজোর তার আমল কমজোর, তাই কি হবে পরিচয় হলে আসছে যে কমজোর, সে ভালোভাবে ইয়াদ করতে পারে নাই, এখন সে পরীক্ষা দিচ্ছে, পরীক্ষার ফলাফল বের হচ্ছে, ফেল করেছে, ফেল করেছে কিভাবে, যেহেতু সে যেভাবে প্রশ্নের উত্তর দেওয়ার উচিত ছিল ওইরকম সে প্রশ্নের উত্তর দিতে পারে নাই ফলে সে ফেল করেছে। মেরে মহতারাম দর্শক, যেরকম ভাবে সে তো আমল করেছে ইমান হাসিল করেছে কিন্তু ইমান কমজোর আমল কমজোর, মন চাকরি ইমান পালা কেমনি সাব্যস্ত হবে? লাইনু হাতকুম হাতটা একুনা হাওয়াবু সাবান মাজির কবিজি, যতক্ষণ পর্যন্ত কোন লোক ইমানওয়ালা হবে না যতক্ষণ পর্যন্ত তার চাহিদা তার ইচ্ছা আমার আনিত দিনের প্রতিদিন না হবে। আল্লাহ রসুল যে রাস্তা বাতাইছেন, যে তরিকা বাতাইছেন, যে জন্মদিনী বাতাইছেন, যে শিক্ষা দিয়েছেন, তার আমলটা তার কি করে তার আমল কি করে মন চাহে চাইলে সে ইমানওয়ালা সাব্যস্ত হবে না, সে নামাজ পড়ে যেভাবে চায় ওভাবে পড়ে। যদি জিজ্ঞাসা করা হয় আপনি কি সুন্দর নামাজ বানাবার জন্য মাস্তি করছেন, আপনি কি সুন্দর নামাজ সেটা কি আপনি কি তার মেহনত করেছেন শিখেছেন, সে বলবে যা পারি তা করি, যা পারি তা করি, সেটা দিয়ে তো ছাড়বেন না। যেমন পরীক্ষা হলে যায় সবাই যা ফার্স্টে চাই লিখছে কি লিখছ করতে পারে না, তো তার ফলাফল জিরো আসে, সে ফেল করেছে, সে করে থাকে পারে নাই না, সব গলত যা পাচ্ছি তা লিখতে হয় না। মেরে মতলাম দোষগুলো তাকে শিখতে হবে এবং আত্মারা বান করতে হবে এবং আশা করতে হবে আল্লাহ তালা নিকট থেকে। আল্লাহ আমি আশা করি আল্লাহ তালা নিকট থেকে, আমি তো আল্লাহ তালা খান মতাবে পারি নাই কিন্তু আল্লাহ আমাকে বঞ্চিত করবেন না। আল্লাহ তালার সাথে বড় বড় উমেদ রাখে এবং সে আল্লাহ তালার কাছে আশা রাখে, আছে চেষ্টাও করছে, সে তার আমলের উপরে ভরসা করে না, সে আমল করে আল্লাহ তালার উপর ভরসা করে, আল্লাহ তালার রহমতের আশা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইছেন যে আল্লাহ আমি আমার আমল দিয়ে আসতে পারবো না যতক্ষণ পর্যন্ত আপনার রহমত আমার সাথে হবে। যতক্ষণ পর্যন্ত আল্লাহ রহমত তাকে থাকে না নেবে কেউ কালকে আমাকে নাজাত পাবে না। সে তো চেষ্টা করছে মেহনত করছে আর আল্লাহ রহমত আশা করছে, আল্লাহ তাকে রহমত দান করেছে, আপন রহমতে তার জন্য নাজাত রাস্তা আল্লাহ তাল্লাহ করেছেন এবং তার জন্য জান্নাতের ফয়সালা করেছেন। যে ব্যক্তি রেহাই পাইছে জান্নাতে প্রবেশ করছে সে কামিয়াব হয়, সে কামিয়াব হয়। আর দুনিয়ায় ধোকা, ধোকার দুনিয়ায় বলছেন খবরদার দুনিয়া যেন তোমাদেরকে ধোকায় চলতে না পারে। আর ধোকাবাজ রেতান ধোকা দিয়া থাকে দুনিয়া বুঝায় দুনিয়া লাও দুনিয়া লাও দুনিয়া লাও, তাকে ধোকার মধ্যে ফেলে নেয়। ফলা তাবরান্না কুমুল হায়াত দুনিয়া ফলা ইয়াগুররান্না কুম বিল্লাহির গারুর, খবরদার দুনিয়ার হায়া তোমাদের জীবন ধোকায় না ফেলে। তুমি হাজার ওয়ালা তুমি লাখের দিকে তাকাও, তুমি লাখ ওয়ালা তুমি লাখ লাখ দিকে তাকাও, তুমি লাখ লাখ ওয়ালা তুমি কোটির দিকে তাকাও। তোমার জিন্দগি অবস্থা যথেষ্ট, তুমি বড় বড় ঘর বানাবার দিকে চাও, তুমি ব্যক্তি বানাবার জন্য চাও এবং জায়গা জমি কত বৃষ্টি হতে পারে সেই প্রতিযোগিতা মেরে মুসলাম যুক্ত মনে করে যত বেশি আমি দুনিয়া বানাবো যত বড় আমি ক্ষমতার মালিক হয়ে যাব, আমি ছোট ক্ষমতার মালিক বড় ক্ষমতা কিভাবে লাভ করতে পারি, দুনিয়া মুক্তি দুনিয়া বানায়। মেরে মুসলাম যুক্ত যদি সে ইমানওয়ালা হয় আখরাতওয়ালা হয় দুনিয়া লাইনে বড় হোক ছোট হোক সে অতীতে লক্ষ্য করে না, তার লক্ষ্য বস্তু একমাত্র আখরা যে আমি কিভাবে আখরাকে বানাতে পারি। যে তার কাছে কম থাকে তিনি মানওয়ালা বলবে সে কম হওয়াটাই যথেষ্ট আমার জন্য, কারণ আমি তো আখরাকে বানাতে পারছি। হাদিস হাদিসের জন্য যাচ্ছে যে নাকি দুনিয়াতে কম ওয়ালা আল্লাহ তালা তাকে বেশি ওয়ালা থেকে আখরাতে বেশি দান করবেন, কম ওয়ালাকে আল্লাহ তালা বেশি ওয়ালা থেকে কাল আখরাতে বেশি দান করবেন। তাহলে আমার তো আখরাত আমার এত বেশি বেশি এত চিন্তা থেকে কি দরকার, আমি তো যতক্ষণ পাইছি আখরাতে আখরাত বানাবার জন্য যথেষ্ট হয়ে গেছে। এই মানওয়ালা সে দুনিয়ার দিকে তাকায় না, দুনিয়া তাকে ধোকা দিতে পারে না, আর শয়তানও দুনিয়া বুঝায় না তুমি দুনিয়া বানাও দুনিয়া বানাও, তোমার ইজ্জত হবে সম্মান হবে তার তোমার সুনাম হবে, তুমি দুনিয়া না বানাও তাইলে লোকে বলবে গরিব মিসকিন মূল্যহীন কেউ তোমার দিকে তাকাবে না। সেজন্য তুমি দুনিয়া বানাও, দুনিয়ার জন্য চেষ্টা করো, যেরকম হতরাম দোস্ত ইমানওয়ালাকে শয়তান ধোকা দিতে পারবে না। ইমানওয়ালা সে বলবে আমার আখরাত, যদি আমার আখরাত বনে যায় আল্লাহ আমাকে দুনিয়াতেও তার ফলাফল দেখাবেন, দুনিয়াতেও আল্লাহ তালা খায়র বারাকাতকে দেখাবেন, আল্লাহ আমাকে দুনিয়াতে শান্তি সুখের জিন্দেগি দান করবেন। শান্তি সুখ আল্লাহ তালার হাতে, দোনো জাহানের কামিয়াবি সফলতা আল্লাহ তালার হাতে, বেশি হল প্রকৃত ইমানওয়ালা। আজে দুনিয়া দুনিয়া করে মেয়েদের সে দুনিয়াওয়ালা, যে ইমানওয়ালা সে দুনিয়াওয়ালা নয়, যে ইমানওয়ালা সে আখরতওয়ালা। দুনিয়াওয়ালা আখরতওয়ালা, দুনিয়াওয়ালা সে যার আখরত নেই। ইমানওয়ালা কোনদিন দুনিয়াওয়ালা হওয়ার জন্য চাইবে না, দুনিয়াওয়ালা হওয়ার জন্য তারাই চাইবে যারা যাদের আখরত নেই, যাদের আখরত নেই। মুসতে তারাই দুনিয়া মুক্তি, আর ইমানওয়ালা আখরত মুক্তি। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, এখানে বিভিন্ন চাই যে মুসলিমের দ্বারা আমি দুনিয়ার ফোকরা থেকে বাঁচতে পারবো, আর আমি সঠিকভাবে জিন্দগি যাপন করতে পারবো, আমার নামাজ সুন্দর আল্লাহর কাছে কবুল হয়ে যেতেছে, কারণ আমি আল্লাহ তাআলার নিকট থেকে সফলতার জিন্দগি পাইতেছি, যেখানে আমার সমস্যা তার সমাধান আমি আল্লাহ তাআলার নিকট থেকে পাইতেছি। ইমানওয়ালা ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب. ايمان ولا زندگی تدول عمل ولا زندگی আর আল্লাহ তাআলা নিজের বিষয় থেকে নিজেকে বাঁচানো ওয়ালা জিন্দগি এটি হল তাকওয়া। যে তাকওয়া ওয়ালা জিন্দগি অবলম্বন করছে আল্লাহ তাআলা তাকে সর্বক্ষেত্রে রাস্তা দেখিয়ে দিবে, মনে হয় যেন কিভাবে চলবো আল্লাহ তালা তাকে চলা একটু বন্দোবস্ত করে দেবেন, এবং তাকে আল্লাহ তালা ধারণা করতে রুজি দান করবেন, যা তার প্রয়োজন তার প্রয়োজন যে আল্লাহ তালা পুরা করে দেবেন। আল্লাহ তালা যে কথা বলছেন এটাই সত্য, ইল্লা ওয়াদাল হক, আল্লাহ তালা যে কথা বলেছেন সেটাই হবে, সেদিক সেদিক হবে না। ইমানওয়ালা আল্লাহকে সাথে লইবে, তো আল্লাহ তালার নিকট থেকেই সে ফয়সালা করায় নিবে। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, পয়লা কি তার ইমানকে প্রকাশ করে নামাজের মধ্যে, নামাজের মধ্যে আর সে সুন্দর থেকে সুন্দর নামাজ পড়ে আল্লাহ তালার কাছে ইমানওয়ালা সাপোর্ট হয়। এক ব্যক্তি নামাজ পড়তেছিল, হযরত খাজা ফারাজ গিলান উঠে দেখলেন নামাজ পড়তেছে, অথচ তার নামাজ আল্লাহ রাসূল যেরকম বাঁচাইছেন ওরকম হয় না। বললেন তুমি এরকম নামাজ কতদিন থেকে পড়ো? আমি এরকম নামাজ 40 বছর থেকে পড়ি, 40 বছর থেকে আমি এরকম নামাজ পড়ি। তিনি বললেন যদি তোমার মত আছে আর এটাই তোমার নামাজ, তাহলে তুমি ওই দিন ওই দিনের খেলাফ মরতে যে দিন মিয়া আল্লাহ রসুল আসছেন, এই নামাজ দ্বারা দিন সাব্যস্ত হবে না, এই নামাজ আল্লাহ দরবারে কবুল হবে না। যার নামাজ নাই তার দিন নাই তার ইমান নাই, এই জন্য ইমানওয়ালাকে পহেলা নামাজ বানাইতে হবে, এই নামাজ তাকে যত রকমের পায়সা মনকারাত সেগুলো থেকে বাঁচায় দিবে। ইমান তাকে সব রকমের অশ্লীলতা থেকে এবং সব রকমের বুড়াই খারাপ থেকে ফিরাইয়া দেবে যদি এই নামাজ নামাজ হয়। এক ব্যক্তির ব্যাপারে বলতেছেন নামাজ পড়ে চুরিও করে, রাসূলুল্লাহ বললেন তাকে নামাজ পড়তে দাও, যখন সে নামাজকে সহি করবে তখন তার চুরিও তার থেকে খতম হয়ে যাবে। میرے محترم دوست بزرگو حضور اکرم صلی اللہ علیہ وسلم ارشاد فرمائے کہ سب سے نکشت چور کوئی ویکتی جو نماز کے لیے پڑھے نماز کے لیے پڑھے صحابہ کرام رسول اللہ یا رسول اللہ নামাজের মধ্যে চুরি করে এটা সেরকম জিনিস নামাজ কেমনে চুরি করে সবচেয়ে বেশি চলছে যে নামাজের মধ্যে চুরি করে সুরুদ্দাল্লাহামকে জিজ্ঞাসা করলেন ইয়ারসুল্লাহ কিভাবে সে নামাজ করে চুরি করে সুরুদ্দাল্লাহাম বললেন সে নামাজকে রুকু সেজদা সুন্দরভাবে আদায় করে না যে নামাজকে সুন্দরভাবে আদায় করে না যে রুকু থেকে সিজদা হয়ে একা হয় না আবার সে সিজদা থেকে সিজদা হয়ে বসে না এবং সিজদা এবং রুকু সেগুলো সে ঠিকভাবে সুন্দরভাবে আদায় করে না এক্সপিরিয়েন্স থেকে সেজন্য সে তার নামাজ হয় না সে নামাজ চুরি করে এক ব্যক্তিকে দেখলেন নামাজ পড়ে আচ্ছা সালাম করলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি তো নামাজ পড়ো নাই যাও নামাজ পড়ো এলফা পসল্লি ফাইন্নাকা লাম তুসল্লি যাও নামাজ পড়ো তুমি তো নামাজ পড়ো নাই গেলেন নামাজ পড়ে আসলেন সালাম করলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারো বললেন যাও নামাজ পড়ো তুমি তো নামাজ পড়ো নাই নামাজ পড়লেন আবারও গেলে নামাজ পড়লেন আসলেন সালাম করলেন আবারও কথা বললেন একবার দুইবার তিনবার চতুর্থবারে বলছেন কিভাবে পড়লেন নামাজ হবে কিভাবে পড়লেন নামাজ হবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে শিখিয়ে দিলেন যে তোমার টুকু সেজদা রাতের মধ্যে এক ব্যক্তিকে দেখলেন করে আবার সে নামাজ পড়ে না তার প্রজুর আল্লাহ রসুলের বাঁচানোর তরিকাটা এসছে না নামাজ আল্লাহ রসুলের বাঁচানো নিয়মে হয়েছে এখন এই বয়োবৃদ্ধ ব্যক্তিকে কিভাবে বলতে পারে ওরা বললেন বড় মিয়া আপনার সামনে আমরা একটু অজু করি নামাজ পড়ি আমাদের না অজু এবং নামাজ ঠিক হয়েছে কিনা আপনি একটু আমাদেরকে বলে দিয়েন ভুল হয়ে অজু করলেন জোরে কাজ নামাজ পড়লেন ওই বৃদ্ধ লোকটা বুঝছে তারা আমাকে সারাপথের খাতিরে ইসলামের খাতিরে হিসাবের জন্য যায় নাই বরং তারা সুন্দর করে উজু করে নামাজ পড়ে দেখাইছে তিনি বললেন আমি বুঝতে পারছি তোমরা আমার কিছু বলো নাই অতক্ষণ সুন্দর করে উজু করে দেখাইছ নামাজ পড়ে দেখাইছ ঠিক আমি ওই রকমই উজু করব আমি ওই রকমই নামাজ পড়ব মেরে মহতারাম দোস্তবর্গ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আল্লাহর কাছে গেলেন যখন এই সমস্যা আসত আল্লাহর দিকে ফিরতেন এটাই আল্লাহ রাসূলের মোবারক তরিকা এটাই আল্লাহ রাসূলের মোবারক তরিকা ইযা হাযাবু আমরুন যখন এই কোনো কাজা ইলাসলা যখন এই কোনো সমস্যা আসত কোনো প্রয়োজন দেখা দিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের দিকে ধাবিত হয়েছেন মেরে দোস্তো এটাই নবীর শিক্ষা যে তুমি ঈমানওয়ালা হও আল্লাহ মুখী হও আর আল্লাহ দেনওয়ালা এ কথা তুমি বুঝে ফায়দা করো আল্লাহ দেনওয়ালা নেক আমলের মাধ্যমে তুমি আল্লাহ তাআলা থেকে লেনওয়ালা হও আল্লাহ তোমাকে দুনিয়া আখিরাত দোনো জাহান্নামে দান করবেন শান্ত বন্ধ হয়ে মেরে মতাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শিখেছেন, যে নামাজ পড়ে আল্লাহ তাআলা থেকে লেনেওয়ালা হও, নামাজ পড়ে আল্লাহ তাআলা থেকে লেনেওয়ালা হও, দেনওয়ালা একমাত্র আল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া দেনওয়ালা নেই। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, যে ব্যক্তি নাকি সত্যি ভাবে নামাজ পড়বে আল্লাহ সুবহান ওয়া তাআলা তার জিন্দগিকে এক সুন্দর জিন্দগি বানিয়ে দেবেন, সমস্ত জিন্দগি আল্লাহ তাআলা তাকে দান করবেন, এবং যখন সে কবরে যাবে কবরে মেরে দোস্ত তার জন্য আসান হয়ে যাবে, যখন ঘাসের মাধ্যমে উঠবে গান হাতে আমল নামা পাশে বলছেরা যে এক পলকে বিদ্যুৎ গতিতে পার হয়ে যাবে, আর সে হিসাব ছাড়াই জান্নাতে প্রবেশ করবে। মেরে মুসলাম দোস্ত যে ব্যক্তি বলে যে আমি ইমানওয়ালা মেহনতের দ্বারা তার ইমান সই হবে, তার আমল সই হবে, সে আল্লাহ মুখী হবে, আল্লাহ তাআলা থেকে লেনওয়ালা হবে। এজন্য আল্লাহ তাআলা কোরআনের পাথর মধ্যে ইরশাদ করেছেন, যারা আল্লাহ তাআলাকে রব স্বীকার করে তারপরে সেই কথার উপরে মজবুত থাকে, সে কলমা তো পড়েছে, কলমা পড়েছে, কলমা পড়ে সে আল্লাহ তাআলাকে রব স্বীকার করছে। যদি কে কলমা পড়ছে অথচ আল্লাহ তাআলাকে রব স্বীকার করতে পারে নাই এবং সাব্যস্ত করতে পারে নাই জিন্দগিতে, ওই ব্যক্তি মেরে মোহতরম দোস্ত ইমানওয়ালা হইতে পারে নাই, যদিও সে কলমা পড়েছে কিন্তু সে ইমানওয়ালা হইতে পারে নাই, তার জিন্দগিকে ইমানওয়ালা জিন্দগি বানাইতে পারে নাই। কোন লোক দিল্লির থেকে জেল দিয়া কলমা পড়ছে, অবস্থায় মরে গেছে, তার তো আর হিসাব নাই, সে ওই অবস্থাতেই জান্নাতে প্রবেশ করবে। কিন্তু যে কলমা পড়ার পরে জীবন যাপন করবে তার জিন্দগি ইমানওয়ালা জিন্দগি হইতে হবে, তাকে ইমানওয়ালা জিন্দগি বানাইতে হবে, নাইলে তার কলমা পড়া একদা তার বিপরীত সাব্যস্ত হবে, যে ইমানওয়ালা হইতে পারে নাই। কবরে গিয়ে একদা প্রশ্ন করবে না যে কলমাটা শুদ্ধ করে পড়েন এবং কলমার অর্থটা ভালোভাবে আমাদেরকে জানান, এর কথা প্রশ্ন করবে না, বরং কবরে একদা প্রশ্ন করবে মার রব্বুকা, ইমানের হাতে বলে সঠিক ইমান তার হাতে হয়েছে কি না এটাই তার প্রমাণ, বলবে না যে ইমানের কলমাটা পড়েন, বরং প্রশ্ন করবে মার রব্বুকা, আমরা প্রতিটি পালককে সেটা প্রশ্ন করবে যে নাকি আমলের মাধ্যমে আল্লাহ তাআলা থেকে লেনওয়ালা হচ্ছে, আর আমলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় সে আমল করে আমল সাব্যস্ত করেছে, এবার কি ইমানওয়ালা আমলের মাধ্যমে দুনিয়া আখেরাত দোনো জাহান্নামে লওয়ার জন্য চেষ্টা করছে, আর মেরে মোহতরম দোস্ত সে আমলকে আমল বানাইছে যেভাবে আল্লাহ রাসূল বানাইছেন, ওইভাবে সে আমল করেছে, তার জিন্দগিকে নবীওয়ালার তরিকায় সুন্দরতলা জিন্দগি সে অবলম্বন করেছে, সে ব্যক্তি হলো ইমানওয়ালা। আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে বলছেন, যারা বলে আমার রব আমার প্রতিপালক আল্লাহ, তারপরে সে এই কথার উপরে দেখায় দিচ্ছে, সে এই কথার মজবুত রয়েছে, সে আমলি জিন্দগিতে এই কথা প্রমাণ করেছে। তো যখন প্রশ্ন করবে আমার রব কোথা, তখন সে জবাব দিতে পারবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, আমার প্রতিপালক আল্লাহ। যদি প্রশ্ন করবে আমার দিনুকা, যদি সে তার দিনকে নবীওয়ালার তরিকায় পালন করেছে, তার দিন সই হয়েছে, নাহলে তার দিন সই হয়নি, যদি নবীর তরিকায় সে তার জিন্দগিকে বানাইছে নেক আমলওয়ালার জিন্দগি, তাইলে সে এই প্রশ্নের জবাব দিতে পারবে, যখন বলবে আমার দিন লোকরা, সে বলবে আমার দিন ইসলাম, দিন আল ইসলাম, আমার দিন ইসলাম। আর উনি দিন বানাইছে নবীর তরিকা অবলম্বন করে, নবীওয়ালা জিন্দগি যাপন করে, সে দিন জিন্দগি অবলম্বন করেছে। যখন প্রশ্ন করবে আমার নবী ইউকা, আপনার নবীকে, সঙ্গে সঙ্গে জবাব দেবে যে নবীওয়ালা তরিকা, নবীওয়ালা জিন্দগি দুনিয়াতে অবলম্বন করেছে, আল্লাহর রসুলের তার সম্পর্ক হয়ে গেছে। তখন বলবে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চির প্রশ্নের জবাব হয়ে যাবে মেরে মোহতরম দোস্ত, একজন ইমানওয়ালা সাব্যস্ত হবে। যখন নাকি কবরে ইমানওয়ালা সাব্যস্ত হবে, হাজার ময়দানে তার জবাব সল্ভ হয়ে যাবে, সল্ভ হয়ে যাবে। হাজার ময়দানে তফসিলি জিজ্ঞাসা করবে যে জিন্দগি সম্পর্কে, যতক্ষণ পর্যন্ত প্রশ্নগুলার জবাব না দিবে এক কদমও সামনে যেতে পারবে না, এক কদমও সামনে যেতে পারবে না। এই প্রশ্নের জবাব বয়ে নিতে হবে, সত্যি ভাবে জিজ্ঞাসা করবে আনুমরি সীমা আপনার জিন্দগিকে কিভাবে কাটাচ্ছেন, পাঁচ জবাব সীমা আপনার, আপনার যে জিন্দগির আসল সিংহভাগ জোয়ানি, ওই জোয়ানিকে আপনি কিভাবে কাটাচ্ছেন। এবং জিজ্ঞাসা করবেন আনমালিন মিন আইন একটা বাবু আপনি মান কথা, তার মাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে কিভাবে মালকে কামাই করেছেন আর কিভাবে মালকে খরচ করেছেন। মাল কামাই করার পদ্ধতি নবীর তরিকা, এবং মালকে খরচ করার পদ্ধতি নবীর তরিকা। সে আয় এবং ব্যয় কিভাবে করেছে, এটা প্রশ্ন হবে যে কিভাবে মালকে কামাই করছেন এবং এই মালকে কিভাবে সঠিকভাবে আপনি খরচ করেছেন, এটা হিসাব নেওয়া হবে। এবং ওয়ান এলিম মা জামেলা দেখি যে আপনি কতখানি এলিম শিখেছেন আর এলিম শিখে আমল করেছেন, এটার প্রশ্ন। যদি এলিম নাই শিখে তাহলে তো সে যারা কি করে আমল ফেলবে সে করবে, আর যদি যা শিখছে সঠিকভাবে চলছে কিনা সেটা জিজ্ঞাসা করা হবে। মেরে মোহতরম দোস্ত, যতক্ষণ পর্যন্ত প্রশ্নগুলোর জবাব না দিবে এক কদমও আগে পাঠাতে পারবে না। যদি সে কবরে থাকতে পারে হাঁটুর ময়দানেও সে ছাড়া যাবে, হাদিসের মধ্যে আসছে এই ব্যক্তি আল্লাহর নেক বান্দা কবর তার জন্য পরজ নামাজ পড়ার সমাজ, দেশে শান্তি সে কবরে পাইতে থাকবে, রওজাতুল মিরিয়াজের জান্নাত বানায় দেওয়া হবে, জান্নাতের বাগান তো মৌতের একটা বাগান, যেন সে মৌতের সাজাতে আপনার শান্তি পাওয়া শুরু করেছে। সমস্ত দুনিয়ার শান্তিকে যদি এক জায়গায় করা হয়, কিন্তু আপনাদের যাওয়ার পরে যে শান্তি পাবে ওই শান্তি দুনিয়ার সমস্ত শান্তি থেকে বেশি হয়ে গেছে। সে কবরের মধ্যে মেরে মোহতরম দোস্ত বুজুর্গ এক শান্তির জিন্দগি লাভ করবে, যখন সে প্রশ্নের জবাব প্রতীক দিতে পারবে শান্তি আর শান্তি। তার জন্য এই কবর মনে হবে সরজ নামাজ পড়ার সমাজ। আর যারা মন চাই জিন্দগি যাপন করবে কবর তার জন্য কঠিন হবে, এটা হবে দুদুকের দাঁড়া গোলা থেকে একটার দাঁড়া, সেখানে গিয়ে যে শাস্তি পাবে সামান্য শাস্তি যে চাকবে, এই শাস্তিটা দুনিয়ার যত শাস্তি আছে সব শাস্তিকে একত্রিত করলে এই শাস্তি সমান হবে না, আসলে সামান্য শাস্তি অনেক বাড়িয়ে হবে, অনেক বেশি হবে। মেরে মোহতরম দোস্ত, তার জন্য সময় লম্বা হবে, কেউ বলছেন 40,000 বছরের সমান হবে। আর নেকবান্দার জন্য এই কবরের সময়টা ফরজ নামাজ করতে যতক্ষণ লাগে এতক্ষণ সময় অনুভব হবে, তাকে বলা হবে রওনা করুন, রওনা করুন হাজার ময়দানে, তিনি সেখানে পড়বেন। আর হাজার ময়দান কবর থেকে আরো বেশি ওনার জন্য শান্তির বিষয় হবে, তার জন্য পার হবে হাজার ময়দানে। সমস্ত জমিনের সাদ মিশ্রিত রুটি খাওয়ার জন্য দেওয়া হবে এবং এই উম্মতি হাউজে কাউসার থেকে আল্লাহ রাসূলের হাতের পানি পান করবে। আমি দোস্ত বৃষ্টি প্রবেশ করা পর্যন্ত ভোগ কুতুরের কথা পিপাসাও লাগবে না, আর আজকে ছায়া আশ্রয় লাভ করবে। এই নিজবান্ধার জন্য আশ্রয় মহিলার অনুভব হবে ফরজ নামাজ পড়ার সময়। আর যারা পথকার বঞ্চায় জিন্দগি যাপন করেছে তার জন্য অনুভব হবে 50,000 বছরের কারোর জন্য 50,000 বছরের সমান হবে। মেরু মহতারাম দোস্ত বুজুর্গ নেক বান্দা অল্প কাল কইতে না কইতে কিনা শেষ চাইবে, কিন্তু ওদের জন্য দীর্ঘ সময় দুনিয়ার হায়াত বলতেন দেখরা যে 8,000 বছর পার হইয়া আগে চলে গেছে 8,000 বছর, অথচ হাসরের ময়দান হবে 50,000 বছর, কল্পনাই করে যাবে। আর নেকবান্ধার কাছে মনে হবে ফরজ নামাজ পড়ার ঘোষণা হয়ে লাগলে রওনা করুন জান্নাতের দিকে, রওনা করুন জান্নাতের দিকে। তো জান্নাতের দিকে রাস্তা হয়ে গেছে, এই রাস্তাটা সম্পূর্ণ দুর্যোগের উপরে হবে, সম্পূর্ণ দুর্যোগের উপরে হবে, সেই দুর্যোগ অতিক্রম করে জান্নাতে পৌঁছতে হবে। যারা বৎকার তারা এই রাস্তা অতিক্রম করতে পারবে না, তারা দুর্যোগে নিক্ষিপ্ত হবে। আর যারা নেককার যাদেরকে আল্লাহ তাআলা নেক বান্দা বানিয়েছেন জান্নাতে প্রবেশ করবেন, তারা সেই রাস্তাকে এক পলকে বিদ্যুৎ গতিতে অতিক্রম করবেন, এক পলকে বিদ্যুৎ অতিক্রম করবেন। এমরু আলা সিরাতি কাল বারকুল হাফি, বিদ্যুতের দড়িত গতিতে সেই রাস্তা অতিক্রম করবেন। যেহেতু সম্পূর্ণ দুর্যোগ অতিক্রম করবে সেজন্য এটার নাম আমরা রাখছি পোল সেরা পোল। কারণ দুর্যোগ উপর দিয়ে যেতে হবে তা কোনো পুল কিনারা নাই। তো বলেন যে 30,000 বছরের দূরত্ব, আর কেউ বলছেন 15,000 বছরের দূরত্ব, কেউ বলছেন 3,000 বছরের দূরত্ব, যেভাবে হাজার হাজার বছরের দূরত্ব আদেশ বাকে মহকুম, এরকম বিভিন্ন রেওয়ায়ত আসছে। মেরে মহতরাম দোস্ত বুজুর্গ, হাজার হাজার বছরের দূরত্ব এক পল্লকে বিদ্যুৎ গতিতে পার হইয়া জান্নাতে পৌঁছে যাবে। কোন ব্যক্তি ছেলেকে চিনতে পারছে, বিভিন্ন রকম ঘটনা ঘটতে পারে আলমে আখরাতে, আল্লাহ তালে ভালো জানেন, ছেলেকে চিনতে পারে। তো ছেলে তুমি জান্নাতে যাবে আমাকে নিবে না, কারণ বাপ তো কাফের, ছেলে ইমানওয়ালা, ছেলে আল্লাহওয়ালা আখরাতওয়ালা জান্নাতওয়ালা। জান্নাতের দিকে রওনা করছে, বলবে ছেলে আমি কি তোমার পিতা নই? বলছে হ্যাঁ। তা আমাকে নিয়ে যাও, বলবেন আমার কমর ধরে, আমার কমর ধরে, কমর ধরবে, ওই যে এক পরকে পৌঁছে গেছেন। এখন যাওয়ার পরে ছেলেকে বাক্য নাই, বলবেন আমার পিতা আমার সাথে ছিলেন, তিনি কোথায়? ওই তো এক পলকে পৌঁছে গেছেন, এক পলক, কিন্তু ওনার জন্য তো হাজার হাজার বছর, ওই তো হাজার হাজার বছরের দূরত্ব এই পোলসেরা পার হতে পারলেন না, পড়ে গেছেন। তো বলা হবে আপনি কি আপনার পিতাকে দেখবার চান? হ্যাঁ, তুমি দেখাবেন, দেখবেন যে হাজার হাজার বছর কেটে গেছে আর কঙ্কাল হয়ে গেছে, শরীর এত বিরাট, একটা দাঁত পাহাড়ের সমান, তার তার সমস্ত শরীর কিরকম বিকৃত, তখন দেখি ভয় পাওয়া যাবে, এত বড় শরীর আর কঙ্কাল হয়ে গেছে, তখন দেখি ভয় পাওয়া যাবে, বলবে না আমার পিতা না আমার পিতা না। তো আল্লাহ তাআলা তার দিল থেকে পিতার মহব্বত বাইর করে দিবেন জান্নাতে, আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবেন, আল্লাহ তাআলা জান্নাত দেন ওয়ালা তিনি খালেক, এ কথাই দিলের ভিতরে থাকবে, আর পিতার কথা আল্লাহ তাআলা ভুলাইয়া দেবে। মেরে মহতরাম দোস্ত বুজুর্গ, যারা নেক বান্দা হবে তারা এক পলকে বিদ্যুৎ করিতে এই পোস্টরা পার হয়ে যাবে। যে দেখবে যে গিলমান খাদেম যেন মুক্ত ছড়ানো, এ সমস্ত খাদেমরা লুলু আমরা তারা প্লেট হয়ে দাঁড়িয়ে আছে, তস্তুরি হয়ে দাঁড়িয়ে আছে, আসি হাজার খাদেম জেলমান দাঁড়িয়ে আসছে দত্ত খান, দত্ত খানের উনি গেলেই উনি বসবেন আর প্লেট আশি হাজার জেলমান এই 1,60,000 প্লেট খাবেন। আর যত লোকমা নিবেন তত মজাদার অনুভব করবেন। আপনাকে তার আকৃতি প্রকৃতি তার খানা নিয়ামত দিন দিন বাড়তেই থাকবে। এরকম হবে আপনাদের সফলতা মানুষ দুনিয়াতে কল্পনা করতে পারেন। মেরে মতো রামদত্ত আল্লাহ তালাকে দেখতে পাবেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন যে তোমরা আল্লাহ তালাকে ওরকম দেখতে পাবে যেরকম এই পূর্ণিমা চন্দ্রকে দেখতে পাইতেছ। লাভ রামন আছে কোন রকম দেখার মধ্যে চোখ দলছে যাবে না, ঠিকভাবে আল্লাহ তালা আল্লাহ তালাকে দেখতে পাবে। মেরে বন্ধুরাম দোস্ত আল্লাহ তালা জান্নাত বাসীদের সাথে কথা বলবেন, কথা বলবেন বলবেন ইয়া আহলা জান্নাহ ও জান্নাত বাসী। তখন তারা জবাব দেবেন ইয়া রব্বানা ও সাআদাই ওল খায়রু ফিয়াদাই। কিভাবে জবাব দেবেন? আল্লাহ তালা বলবেন হাল রাদিয়তু, সন্তুষ্ট খুশি আছো? বলবেন এত নিয়ামত দিলেন, এত সুন্দর চেহারা দিলেন, আপনি প্রকৃতি দিলেন, আল্লাহ এরপরে কি আমরা সন্তোষ থাকবো থাকবো না? আল্লাহ তালা বলবেন যে আরো দিব কি আমার কাছে তো অনেক আছে, ফলা দেয় না মাসি, ফলা দেয় না মাসি অনেক আছে। তারা বলবেন যে রাধি তোরা ভাই আল্লাহ আর দরকার নেই, সন্তুষ্ট হয়ে গেছে, এত কিছু দেওয়ার পর আর কি দরকার, নিয়মত বাড়তেই থাকবে। আল্লাহ তালা তাদেরকে একথা ঘোষণা শুনে দিবেন সর্বশেষ নিয়ামত তাদের কাছে এবং সবচেয়ে বড় নিয়ামত তারা অনুভব করবে। আল্লাহ তালা বলবেন ও হেল আলাইকুম রিদওয়ানি আলা আসখাতু আলাইকুম বাদাহু আবাদা, যে আমি তোমাদের উপরে চিরকালের জন্য রাজি হয়ে গেছি আর কোনোদিন নারাজ হব না। তোমরা চলো দেশের মধ্যে যেরকম চলতে চাও ওরকম চলো, আর কোনোদিন তোমাদের উপরে নারাজ হব না। যখন নাকি কথা শুনবেন জান্নাত বাসীরা যে যেভাবে চলতে চাও চলো, দুনিয়াতে তো চলার একটা নিয়ম বাঁচায় দিচ্ছেন, রেস্ট্রিকশন করে দিচ্ছেন কিভাবে চলবা এভাবে চলবে না, কিন্তু আপনাতে সেখানে যেভাবে চলবে চলবে। ওলা কমতি হা মা চাষটা আমি কম ওলা কমতি হা মা চাষটা হোক যে যা মনে চাইবে যা কল্পনা আছে সব পাই আল্লাহ তালার তরফ থেকে মেহমানদারি হবে। সেরকম মেহমানদারি আল্লাহ তালার কেউ কল্পনা করতে পারবে না। মেরে মহতারাম দুরন্তদুর্গ এবং এক মেহনত চাই যে মেহনত দ্বারা তার দিনের ভিতরে আখিরাত বসে যাবে ও আখিরাতকে আল্লাহ হইয়া জিন্দগি যাপন করবে। যারা আখিরাতওয়ালা হইয়া জিন্দগি যাপন করবে আল্লাহ তালা তাদেরকে সর্বক্ষেত্রে কামিয়াব করে দিবেন। মেরে মহতারাম দর্শক সেজন্য আর ইমানওয়ালা তার দিল ভিতরে মেহনত করে তলব পয়দা করবে যে আখিরাতের তলব আখিরাতের কামিয়াবির তলব কবরে অতিক্রম করার তলব আসল ময়দানে কিভাবে পার হইতে পারে সেই তলব, বোলরা পার হওয়ার তলব, দুদক থেকে বাঁচার তলব, দেশে প্রবেশ করার তলব, আল্লাহকে রাজি করার দিন দিদি অর্জ করার তলব, তারপরে তলব পয়দা হবে। আর সে পার হবে মেরে দোস্ত নবীওয়ালা জিন্দিগি অবলম্বন করে, নবীর পাতানো জিন্দিগি অবলম্বন করে, ফলে সে নামাজকে মানাবে যে আল্লাহ রাসূল পাঠাইছেন, রোজা উলভাবে আদায় করবে যে আল্লাহ রাসূল পাঠাইছেন, যাকাত উলভাবে আদায় করবে যে আল্লাহ রাসূল পাঠাইছেন, হজ উলভাবে করবে যে আল্লাহ রাসূল পাঠাইছেন, জিন্দিগি যাপন করবে হালাল হারামের তমিজ করে চলবে, এটা হালাল এটা হারাম, হারাম থেকে বাঁচতে হবে, হালাল জিন্দিগি যাপন করতে হবে, ওটা খেয়াল করে করে সে চলে, সে সত্য জিন্দিগি যাপন করে, মিথ্যা থেকে যদি বাঁচায় রাখে মেয়ের মন্ত্রাম প্রশ্ন দুর্গম সে এরকম ভাবে একজন মেয়েকে অর্জন করেছে। মন চাইজের মেয়েকে সে দেশ থেকে দূর করে দিতে, যারা মন চাই জিন্দগি চলবে তাদের এই মন চাই জিন্দগি তাদেরকে দুর্গতির পথে দেবে। যে আল্লাহকে রাজি করানোর জিন্দগি অবলম্বন করেছে, যে আল্লাহ পাঠাইছেন সেই জিন্দগি রাস্তা তাদেরকে বেহেস্তে পথে দেবে, বেহেস্তে মতাই দেবে। মেরে মহতারাম দোস্ত দুর্গ আল্লাহ তালা কোরআন পাকের মধ্যে বলেছেন, فَأَمَّا مَنْ طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى। যিনি মনে জেনে চলছে আকাপাকে জেনেছেন দুনিয়াকে পাতার নদীতে দুনিয়া দুনিয়া দুনিয়া দুনিয়া কেমনে পাওয়া হচ্ছে শুধু এই কল্পনায় চিন্তা তাদের ঠিকানে হল দুঃখ। فَأَمَّا مَنْ طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا আর সে দুনিয়াকে প্রাধান্য দিচ্ছে, যতরকম রাস্তা সব সে তুমি করে নাই চলেন সে দুনিয়া পাওয়ার জন্য সে দুনিয়াকে প্রাধান্য দিচ্ছে, সে বেশি টিকে না দোজখ। ও আম্মা মান ফাকাম কাম রাব্বিহি ওয়ানহান নাফসা আনিল হাওয়া। আজ ব্যক্তি দুনিয়াতে ভয় পোষণ করেছে, আমাকে মরতে হবে, আল্লাহর সামনে আমাকে দাঁড়াইতে হবে, এবং সে মন চাই জিন্দগিকে হাসছে। আল্লাহ কিভাবে রাজি হবেন, আল্লাহকে রাজি করার জন্য অবলম্বন করেছে। আল্লাহ তাআলা তাকে চিরকালের জান্নাত দান করবেন। মেরে মহতারাম দোস্ত বুজুর্গ এর জন্য মেহনত, যে মেহনত দ্বারা সঠিক জিন্দগি পাওয়া যাবে, আল্লাহকে কাছে লুকাতে পারবে, আসল কামেরই অর্জন করবে, দুনিয়া আখরা স্বর্ণ জাহানে অন্তরে অন্তঃস্থলে বসাইতে হবে। কামিয়াবি দেনওয়ালা একমাত্র আল্লাহ, ইজ্জত দেনওয়ালা একমাত্র আল্লাহ, শান্তি দেনওয়ালা একমাত্র আল্লাহ। শান্তি আল্লাহ দান করেন, ইজ্জত আল্লাহ দান করেন, রুজি আল্লাহ দান করেন। আল্লাহ না দিলে সে পাবে না, সে ধোকা খাবে, মনে করে এভাবে চললে রুজি আমি কামিয়াব হয়ে যাব, সে মন চাই চলার দ্বারা ধোকার মধ্যে পড়ে আছে। নামের মন্ত্রাম দোস্ত বুজুর্গ তাকে মন চাই জিন্দগি থেকে বাঁচাইতে হবে, আল্লাহ তালার পছন্দের জিন্দগি তাকে অবলম্বন করতে হবে। সেই জন্য সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন এমন এক জিন্দগি পাইছেন যাদের জিন্দগি নমুনা, কেয়ামত পর্যন্ত তাদের জিন্দগি নমুনা। যদি আমরা মেহনত করে ওই জিন্দগি বানাইতে পারি আর আমাদের জিন্দগির মিল তাদের জিন্দগির সাথে হয়ে যায়, যেরকম সাহাবায়ে কেরাম কামিয়াব হয়েছিলেন, আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকেও এরকম কামিয়াবি দান করবেন। জিন্দগির কোন ক্ষেত্রে সে এদিক সেদিক ফিরবে না, সে বলবে না আমি হকের উপর মজবুত থাকবো, যে এটা করলে এটা হবে, এটা করলে এটা হবে না, আল্লাহ রাসূল যা বলেছেন তাই। আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন মিশর দেশে আসেন, মিশর দেশ জয় করলেন, তখন মিশর পাখিরা ওনার কাছে আসলেন, আসি বললেন যে আমাদের আমির, আমাদের মিশরে একটা নিয়ম আছে, খুব কথা যে বছরের ওই মাস যখন আসে তখন আমাদের নিম্ন শুকিয়ে যায়, আমরা এখানে এক মেয়েকে, সুন্দরী মেয়েকে বাপকে অনেক টাকা পয়সা দিয়ে রাজি করে অন্য গয়না কাপড় চুপড় এগুলা দিয়ে সাজাইয়া আমরা এই নদীকে তাকে জানাইয়া দেই, বলি দিয়ে থাকি। এইভাবে করার দ্বারা আমাদের নিম্ন প্রবাহিত হয় আর আমাদের জীবন যাপনের সমস্ত ব্যবস্থা আমাদের এই নিম্ন। তিনি বললেন যে না এটা তো হইতে পারে না, ইন্নাল ইসলাম আলহাদু মাফলানা কাবলা হোক, ইসলাম আলহাদ সব প্রথাকে সমস্ত কুক প্রথাকে শেষ করে দিয়েছে, সেগুলো আর চলবে না। এখন তারা ধীরে ধীরে ফার্মিং কমতেছে, বোনা আবিদ মন্ত্রী কীর্তি ভাষার তিনটা মাসের নাম, তারা মন্ত্রী মাসে তৃতীয় মাসে বোনা আবিদ মন্ত্রী সেই মাসে তারা 12 তারিখে বলি দিয়ে থাকে। এখন ধীরে ধীরে পানি কমতেছে, মাছগুলা যাইতেছে, কমতে চাষ পানি থাকবে না। এখন লোকেরা সেখান থেকে চলে যাওয়ার জন্য এদের ত্যাগ করার জন্য সম্পূর্ণভাবে হয়ে গেছে, এদের থাকবে না। তাহলে সামরবেন আসলে লাগলো তবে কোমরের কাছে চিঠি লিখলেন, বললেন যে আমি মমিনী এরকম একটা অবস্থার সৃষ্টি যে লোকেরা এখানে একটা প্রসাদ করতে ওই প্রথা মতো তারা চলে আর তারা পানি পায়। আমি তাদেরকে বলছি না ইসলাম ইসলাম আগেকার সব প্রথাকে মনসাই প্রথাকে কুপ্রথাকে সমস্ত শেষ করে দিয়েছে, সেগুলো আর চলবে না। এখন পানি কমতেছে আর 13 তারিখ পার হয়ে গেলে তারা এদিকে থাকবে না, তারা এদিকে ত্যাগ করবে। তখন তিনি চিঠির জবাব লিখলেন যে তুমি তাদেরকে যা বলেছ সঠিক বলেছ, ইসলাম আগেকার সব প্রথাকে শেষ করে দিয়েছে, কুপ্রথা এগুলা চলবে না। পানি পাক আর না পাক কিন্তু ইসলামের বিপক্ষে চলা যাবে না, তুমি সঠিক বলেছ। তখন তিনি চিঠি লিখলেন নীল লজের কাছে, বললেন যে আমি একটা চিঠি দিলাম, এই চিঠির ভিতরে একটা কাগজের টুকরা আছে, তুমি এই টুকরাটা নীল লজের মধ্যে গাঁড়ে দিও। ওই দিন পুজছে ওনার চিঠি যে আজকে শেষ দিন, কালকে তার রওনা চলে যাবে। ওখানে লেখা ছিল মিন আমির মুমিনিন আব্দুল্লাহ ওমরা ইলা নীল আদিনসলা, যে মুসলমান আমি ওমরের পক্ষ থেকে নীল নদের নিকটে আমার আল্লাহ তাআলা বান্দা ওমর মুসলমান আমি তার পক্ষ থেকে নীল নদের নিকটে আমার পায়ন কুন্তা তাজরি মিন কিবালে কালা তাজরি ওয়াইন কানাল ওয়াহিদুল কাহার ইউদিকা ফানাসাল্লাহাল ওয়াহিদুল কাহার আন ইউদিয়াকা। এই ছোট কাগজ টুকরো মধ্যে লিখছেন সে নীল নদ যদি তুমি তোমার মন মতো তোমার রকমেই প্রবাহিত হয়ে থাকো তাহলে কোনো প্রবাহিত হওয়ার প্রয়োজন নাই। যদি আল্লাহ ওয়াহিদ কাহার তোমাকে প্রবাহিত করে থাকেন, তুমি আল্লাহ তাআলার হুকুমের অধীনে হয়ে থাকো, আমি তার কাছে দরখাস্ত করতেছি, আল্লাহ তাআলাকে দরখাস্ত করতেছি তিনি যেন তোমাকে প্রবাহিত করে দেন। আল্লাহ তাআলার কাছে চাইছেন যে আমি তার কাছে দরখাস্ত করতেছি যেন তিনি তোমাকে প্রবাহিত করে দেন। যখন পৌঁছলো রাত্রিবেলাতে জানা দিলেন, সকালবেলা লোকরা দেখলো ওই নীল নদ সোলভাস উঁচু হইয়া প্রবাহিত হয়, এবং ওই ওই কুপ্রথাকে কেমন পর্যন্ত আল্লাহ তাআলা খতম করেছে। মেরে মোহতারাম দোস্তবর্গ, মুসলমান আল্লাহকে সাথে লইবে, আল্লাহকে রাজ্যে কোনো জন্য অবলম্বন করবে, পরীক্ষা আছে কিন্তু পরীক্ষাতে মজবুত থাকতে হবে, এটি সেদিন নয়। যখন তার মন আসবে তখন আফসোস করবে, কিন্তু ওই সময় আফসোস করলে কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। তারা বলবে রব্বের কেউ আল্লাহ আবার একটু পাঠিয়ে দেন, দুনিয়াতে লালি আমার সালেহান যে মা তারাত তো যাতে করে আমি নেক আমল করে আসতে পারি, যে আমল আমি করি না। আল্লাহ তাআলা বলবেন কাল্লা, পশ্চিম তালের জন্য আর হবে না, ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এ কত তো চিৎকার করবে বকবক করবে, যদি কোনো কান কোনো দেখা যাবে না, কোনো গুরুত্বে পড়ে গেল। আমি ওয়ারাহিম বারযাখুন ইলা ইয়াউমিন ইউবাসুন, এখন বরযখ বলা যেন একটা গেছে, কবর যেন একটা গেছে, সেখানে শাস্তির পাইতে থাকবে কেমন পর্যন্ত। আসল শাস্তি তো দুদুকে যাওয়ার পরে হবে, কিন্তু নির্দিষ্ট কবর থেকে শাস্তি শুরু হয়ে গেছে, যে শাস্তি দুনিয়ার শাস্তি থেকে কোটি কোটি গুণ বেশি অনুভব করবে। মেরে মহতরাম দোস্ত বুজুর্গ, জিন্দগিকে তৈয়ার করা মৌতের আগে আগে, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম ফাহিম ওই দাওয়াতের ময়দানে দাওয়াত শিখেছেন, জিন্দগি তৈয়ার করেছেন। যখন নাকি তার মধ্যে তলব আসবে, তখন সে আমল করবার জন্য আখরাত বানাবার জন্য ফিকির করবে, এই অবস্থা থেকে আমল বানাবার জন্য যে এলিম ওয়ালার কাছে যাবে, সে এলিম হাসিল করবে, এবং এই এলিম এলিমের সাথে সে আমল করার জন্য চেষ্টা করবে। এই জন্য যে মেরে দোস্ত যখন নাকি সে আমল করে এলিম ছাড়া, ওই আল্লাহ তাআলার কাছে আমল সাপেক্ষ হয় না। আর জগন্নাথ যে ছেলে ভাষার করতে আমল করে না, ওটা আল্লাহ তাদের কাছে আমল সাব্যস্ত হয় না, ওটা এলিম সাব্যস্ত হয় না, যে আমল নাই এলিম এলিম সাব্যস্ত হয় না, অথবা আমল আছে এলিম নাই ওটা আমল সাব্যস্ত হয় না। এই জন্য মেরে মোহতরাম দোস্ত বুজুর্গ, যে এলিমের সাথে আমল নাই এটি হলো গোমরাহি, আর এলিম ছাড়া আমল এটি হচ্ছে হালত মূর্খতা, দুইটাই আল্লাহ তাদের কাছে দর্শনীয়। এজন্য আমল ওলা জিন্দেগি আমল কমবে এলিমের দ্বারা, এজন্য এলিম শিখবে আলেমদের কাছে গিয়া জিজ্ঞাসা করবে যে কিভাবে আমি আমল করতে পারি। তোমের মোহতরাম দোস্ত সে মেহনত করে করে ইমান শিখবে, এখলাস শিখবে, তোমার ইমান ফলাল ইমান গোয়াল এখলাস, ইমান এখলাসকে বলে, সে ইমান শিখবে আর মেহনত এখলাস শিখবে, আল্লাহকে রাজি কর্মওয়ালা জিন্দেগি হাসিল করবে, আমল করবে আল্লাহকে রাজি করার জন্য। যেরকম আমলের জন্য এলিম সত্য, ঠিক আমলের জন্য এখলাস সত্য, এলিমের যে মকাম এখলাসের ওই মকাম, যেরকম আমল এলিম ছাড়া হয় না এরকম আমল এখলাস ছাড়া হয় না। যদি সে এখলাস আল্লাহকে রাজি করার জন্য না করে সেটা আমল সাব্যস্ত হবে না। প্রত্যেকটা জিন্দগির প্রতি ক্ষেত্র এবং তার বন্দিগি সবটাই আমল হবে যদি সে নবীর তরিকায় করে থাকে। নবীর তরিকা এগুলো এলেন মাসাইল, নবীর তরিকা আল্লাহ তাআলাকে রাজি করা, ইমান ও এহতিসাবান, ইমান সাথে তো একমাত্র আল্লাহ তাআলার নিকট থেকে পাওয়ার উদ্দেশ্যে এই কাজটা করে। জিন্দগির সর্বক্ষেত্রে সে আল্লাহকে রাজি করার জন্য সে তালাশ করে এবং সে আল্লাহ তাআলার সন্তুষ্টি তালাশ করে, এবং মুসলিম দোস্ত কিভাবে আল্লাহ রাসূল বলেছেন ওটাকে তালাশ করে, যখন নাকি আল্লাহর সন্তুষ্টি জন্য করবে এবং সে আল্লাহ তাআলার নিকট থেকেই পাওয়ার নিয়তে করবে, সেটা আল্লাহ তাআলা এর বদলা দিবেন, এটা আমল সাব্যস্ত হবে। এজন্য এলেন দুনিয়াতে মেজদোস্ত তাজা হয়ে যাবে দাওয়াতের ময়দানে, এবং আহলে এলেমের কদর দুনিয়াতে বসে যাবে। মেজদোস্ত সেই জিন্দগি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান লাম ইউবাদদিল কাবীরানা ওয়ায়ারহাম সাগীরানা ওয়ায়ারিফ আলিমানা ফালাইসা মিন্না, যে বড় বৃদ্ধকে শ্রদ্ধা করবে না, ছোটকে সৎকর করবে না, আলেমুল আমার খাস ভাবে কদর করবে না, যে আমার উন্নতি নাই। এর মোহতরাম দোস্ত এই যে ইমান জিন্দগি আমলওয়ালা জিন্দগি এবং মেয়ে দোস্ত এক আখলাকওয়ালা জিন্দগি, এক সুন্দর স্বচ্ছ জিন্দগি পবিত্র জিন্দগি হাতে হবে, যখন নাকি সে দাওয়াতের ময়দানে মেহনত করে করে নিজের মধ্যে ওই তলব পয়দা করবে, আমলের তলব, আল্লাহকে রাজি করার তলব, জান্নাত পাওয়ার তলব, কামিলের তলব, আল্লাহ তাআলা নিকট থেকে যখন তার মধ্যে আসবে তো এলিমওয়ালার কাছেও যাইবে, এবং মেরু দোস্ত সে আল্লাহকে সকালে রাজি করার জন্য কোশিশ করবে, তাইলে তার এই জিন্দগি আমলওয়ালা জিন্দগি হবে এবং তার এই জিন্দগি ইমানের জিন্দগি হবে, ইমানের জিন্দগি হবে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম দাওয়াতের ময়দানে রাস্তা পাইছিলেন, হযরত মাদ রাদিয়াল্লাহু আনহু, সমস্ত সাহাবাদের ঘটনা এরকমই, হযরত মাদ রাদিয়াল্লাহু আনহু আসলেন মক্কা মুকাররমায়, তিনি এক মসজিদে বসলেন, যেখানে আবু জাহেল খুতবা সাহেবা এ সমস্ত বড় বড় সরদার সুমাইয়া বিন খলফ এরা সব, তখন কেউ খুঁজেছে এই লোকটা আমাদের মাদ্রাসা বিশৃঙ্খল সৃষ্টি করেছে, ফাররাকা জামাতা, আমাদের ইসলামিয়াকে আমাদের জামাতকে ছত্রভঙ্গ করে দিতে, জ্ঞানীদেরকে অজ্ঞান বলতেছে, এবং আবা আলহাসানা আমাদের মাবুদদেরকে বদনাম করতেছে, এ সমস্ত কর্মকাণ্ড ঘটাইতেছে, এক বিশৃঙ্খলার অবস্থা সৃষ্টি করেছে এবং আমাদের মাবুদদেরকে বদনাম করতেছে, এবং যারা বয়োবৃদ্ধ তাদেরকে অজ্ঞান করেছে। তো বলছে একজন যে আসলে তার জিনে পাইছে, সেই জন্যই এই সমস্ত অনর্থক কথাবার্তা বলে, যে তো পাগল না অজুল্লা জিনে পাইছে মজরুন। তবে মা তারা জিলা তিনি বলেন যে আমি সব শুনতেছিলাম, তখন আমার দিলে আসলো বাস্তবিক যার দ্বারা কিন্তু শৃঙ্খলা হয়, জ্ঞানীদের অজ্ঞান কয়, যাদের যারা মারা গেছে তাদেরকে গোমরা বলে এবং বাবুদেরকে গালি দেয়, এ সমস্ত কাণ্ড কীর্তন যে করে তার মাথা ঠিক নেই। আমার বিলে আসলো যে আমি এই ধরনের চিকিৎসা করে থাকি, কোন তার কবিরাজ আমি তার চিকিৎসা করি। আমি তার তালাশে পাই পেলাম, সারাদিন তালাশ করে পাইলাম না, দ্বিতীয় দিন পাইলাম যে তিনি বাইতুল্লাহ মাকামে ইব্রাহিম কৃষ্ণ নামাজ পড়তে ছিলেন। যখন নামাজ শেষ করলেন আমি ওনাকে ডাক দিলাম যে জাবনা আব্দুল মুত্তালিব, এর কথা কয়ে আমি তাকে ডাক দিলাম। উনি আমার দিকে ফিরলেন, বললেন যে কি জন্য ডাকছ? বললেন যে আমি আপনাদের পারে এ সমস্ত কথা জ্ঞানীদের নিকটে শুনতে পাইছি, আপনাদের জ্ঞানীদের নিকটে শুনতে পাইছি, বাস্তবিক যদি এগুলোই হয়ে থাকে তো আপনাকে জিনে পাওয়ার মধ্যে কোনো সন্দেহ নেই। আর আমি এই রানে চিকিৎসা করে থাকি, যারা বড় বড় রোগী তারও আমার হাতে ভালো হয়ে গেছে। আপনি আপনার এই রোগটাকে বড় মনে করবেন না, আমার হাতে এই রোগের চিকিৎসা আছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার কথা শুনলেন, শোনার পরে ওই খুদ্দার মাসুরা করা শুরু করলেন, ইন্নাল হামদুলিল্লাহ আহমাদুহু ওয়া আস্তাইনু ওয়া আস্তাগফিরুহু ওয়া আউমিনু বিহি ওয়া তাওয়াক্কালু আলাইহি, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদল্লালা ওয়া মান ইউদলিলহু ফালা হাদিয়ালা ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নী রাসূলুল্লাহ। আমি আল্লাহর প্রশংসা করতেছি এবং তার কাছে সাহায্য চাইতেছি, তার নিকট আমি ইমান আনতেছি, তার উপর আমি ভরসা করতেছি। যাতে আল্লাহ তালা হেদায়ত দিবেন তাকে কেউ গোমরা করতে পারে না, আর যাতে আল্লাহ তালা গোমরা করবেন তাকে কেউ হেদায়ত দিতে পারে না। আর আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ তালা ছাড়া কোনো মাবুদ নাই, আর আমি মোহাম্মদ আল্লাহ রাসূল। তো তার সামনে এভাবে বললেন অবাক হয়ে গেলেন, কত সত্যিও বালিক কথা, এরকম কথা তো যার মাথা খারাপ কেঁদে পাইছে পাগল নাউজুবিল্লাহ কিছু বলতে পারে না। ধীরে ধীরে করেছেন লাকাত বাল্লাকাত পা মুরসাল পাহাড়, আর এই সমস্ত কথা তো বাল্লাকাত পাহাড়ের সমুদ্রের অটল তলে পৌঁছে গেছে, কিভাবে পাগল হতে পারে? সেটি বললেন যে আমাকে আবার শোনা, আল্লাহ রাসূল আবার শুনালেন। তিনি বললেন যে আপনি কি বলবার চান? শুনে আমি এটা বলবার চাই যে তুমি আল্লাহর উপর ইমান আনো, আর আমি মোহাম্মদ আল্লাহর রাসূল স্বীকার করো, আর তোমার যত কৈদের যদি এগুলোকে ফেলে দাও, আর আল্লাহ তালে বন্দী করো। তখন তিনি তৈরি হয়ে গেলেন, এগুলো তো জিজ্ঞাসা করলেন যে তুমি করি তাহলে আমার কি হবে? পূর্বোত্তর বললেন নাকাল জান্না, লাকাল জান্না, তুমি জান্নাত লাভ করবে। ওই সময় তিনি বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, যে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তাআলা চার কোনো মাবুদ নাই এবং আপনি আল্লাহ রাসূল। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার এই বায়াত তোমার পক্ষে নয়, বলতে তোমার কমের পক্ষ থেকে বায়াত করো যে তাদেরকে তুমি এই কথার উপরে নিয়ে আসবে। তখন তিনি বায়াত করলেন, ওনার কৌমের পক্ষ থেকেও তিনি বায়াত করলেন, যেহেতু তিনি তার কৌমের সর্দার ছিলেন হযরত জামাত রাদিয়াল্লাহু আনহু। যারা দূরে দূরে থাকে অদ্ভুত দাওয়াতের ময়দানে আসে, আল্লাহ যাদেরকে চান সুরক্ষশালী করেন, তাদের দিলের মধ্যে আল্লাহ তালা হেদায়ত রোশনির ঠেলে দেন এবং সত্যি সত্যি যাপন করার জন্য তৈরি হয়ে যায়। এজন্য দোস্ত দাওয়াতের মেহনত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এই দাওয়াত আল মেহনত সহজ খাই এই জমানার জন্য, চেতনা থেকে পাচার জন্য, সমস্যার সমাধানের জন্য, যে উম্মতের ইসলামায়ন পরাজিত পরিস্থিতি অশান্তি এগুলো সব দূর হবে এই মেহনত দ্বারা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেহনত নিয়ে আসছিলেন, বলছেন এই মেহনতের মধ্যে কোনো ধরনের সফলতা রয়েছে, সমস্যার সমাধান রয়েছে, আমন আমান রয়েছে, এক শান্তির জিন্দগি রয়েছে। আল্লাহ রাসূল বলেছেন لو ان اهل القرى امنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والارض যখন এলাকাবাসীরা সমষ্টিগত ভাবে ইমান আনবে এবং ইমানের জন্য তাকওয়া অবলম্বন করবে, আমি তাদের জন্য আসমান ও জমিনের বরকতকে খুলে দেব, যেখানে বরকতের বরকত সেখানে আর কি সমস্যা। মেরে মনতাম দোস্ত, যে আল্লাহকে সাথে না রাখা এটাই এত সমস্যা। আমরা দুনিয়ার মধ্যে পড়ে আছি, সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহ আলাইহিম ওনার সর্বস্থায় সেই ইমানের মধ্যে ইমান জিন্দিগির মধ্যে মজবুত ছিলেন। মেরে মনতাম দোস্ত দুর্গ তারা উনি বহুত বড় আলিম ছিলেন। জায়েদ বিন সায়না ইহুদিদের মধ্যে যারা ইসলাম গ্রহণ করে সেই সঠিক ভাবে তাদের মধ্যে পাঁচজন ব্যক্তি আদালিসমন আছেন, তারা আল্লাহ রসুলকে মানতে পারে নাই, ইমান তো প্রকাশ করেছে অল্প ইমান দিয়ে বসছে নাই, দুনিয়ার গরজ পাওয়া যে মুসলমানের সাথে মিলিতে যে এদের সাথে মিলতে পারলে অনেক লাভ হবে, অনেক লাভ হবে, কিন্তু আল্লাহ রসুলকে মানতে পারে নাই। এরা অধিকাংশই মনাফে, পাঁচজন সঠিক সম্বন্ধে একজন হজরত আব্দুল ইবনে জায়েদুল সায়না রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন তার নিজের ইসলাম গ্রহণ করার ঘটনা, যখনই আমি আল্লাহ রসুলকে দেখতে পাইলাম আমি সমস্ত নবুয়তের আলামতগুলা পরিষ্কার ভাবে আমি দেখতে পাইলাম, কিন্তু দুইটা আলামত আমি এখনো বুঝতে পারি নাই। নবী হিসাবে যে বিষয়া যখন নাকি মূর্খ লোকেরা মূর্খতা দেখাবে, মূর্খ লোকেরা মূর্খতা দেখাবে, আল্লাহ রসুলের সহনশীলতা সবর অবদান তত বেশি হবে। আল্লাহ রসুলের সহনশীলতা ধৈর্য সবর উত্তম আখলাক তার উপরেই থাকবে, এবং যতই তারা বদাখলাকি দেখাবে, যতই বেশি মূর্খ দেখাবে, ততই তার উত্তম আখলাক তার সহনশীলতা বদাস তবর বাড়তে থাকে। এই দুটা যখনই মূর্খতা যত বেশি দেখা গেছে তত আল্লাহ রসুলের সহনশীলতা বর্তমানে মের মতাম দোস্ত বদাস এটা আরো বাড়তেছে। আমি এই দুটা জিনিস দেখবার চেয়ে গেছি, এখন তো কিভাবে দেখবো নবুয়তের আলামত থেকে যে সবর বরদাস করা উত্তম আখলাক প্রকাশ করা এটি হলো নবীর আখলাক, নবীর জিন্দগি, আর এই আখলাক এই জিন্দগি দাওয়াতের ময়দানে শিকান হয়েছে। তো সময় দেখলাম যে এক ব্যক্তি আসলো, আসে বললো যে আল্লাহ রাসূল আমি যে এলাকায় বসবাস করি আমি তাদেরকে বলছিলাম যে তোমরা ইসলাম গ্রহণ করো তাইলে তোমাদের দুনিয়া আখেরাত দোনো জাহান্নামে ভালাই হবে এবং তোমাদের দুনিয়াতে প্রশস্ততা আসবে, তোমরা অভাব অনুসরণের নিশ্চয় পাবে। আমি তাদেরকে এরকম লাভ দেখেছিলাম, তারা ইসলাম গ্রহণ করেছে আমার কওমের লোক, কিন্তু ইয়া রাসূলুল্লাহ এখন এক অবস্থা হলো সৃষ্টি হয় না আর ফসলাদি হয় না, এদিকে দুর্ভিক্ষ পাকিস্তানি অভাব অনুসরণ বিরাট করছে, আমি যা বলছিলাম তার বিপরীত দেখতেছে, তারা এক লোভে আইসা ইসলাম গ্রহণ করেছে আর ওই লোভে আজ তার দুনিয়া পাইতেছে না, তারা ইসলামকে ত্যাগ করবার জন্য তৈরি হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ যদি তাদের কিছু সহযোগিতা করার মতো ব্যবস্থা থাকে তাহলে তাদের সহযোগিতা করলে তারা এত বড় সম্পদ ইসলাম, তবে তারা এই ইসলাম উপহার থাকে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে তাকালেন, দেখলেন যে আলী ইসলাম, আলীর দিকে তাকালেন, তিনি বললেন হে আল্লাহর রাসূল দেওয়ার মতো দেখো কিছু নাই, যা ছিল সব তো শেষ হয়ে গেছে। তোমার স্বামী আগে আসলাম, বললাম হে মোহাম্মদ আমি আপনাকে মাল দিতে পারি এই শর্তে আপনি অমুক বাগানের ভেতর আমাকে নির্ধারিত সময় আদায় করে দিবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ আমি নির্ধারিত সময় আদায় করবো ইনশাল্লাহ, তবে বাগান নির্ধারিত করো না, যে অমুক কওমের বাগান তৈরি দিতে হবে সেটা নির্ধারিত করো না। বলে ঠিক আছে, সিদ্ধান্ত হয়ে গেল। বলেন যে এখনো সময় আসে নাই আদায় করার, দুই তিন দিন থাকতে থাকতে আমি আসলাম, এখানে দেখলাম আবু বকর, উমর এবং সাহাবা কেরামের এর সংখ্যা অনেক সাথে বাইরে আসতেছেন। ওনারা এসা জানাজার নামাজ পড়লেন, জানাজার নামাজ পড়ার পরে আল্লাহ রাসূল এক দেওয়ালের সাথে বসলেন বিশ্রাম নেওয়ার জন্য। ওই সময় গিয়ে আমি ওনার জামার কলা এবং চাদর মিলাইয়া এভাবে ধরলাম, পিটাইয়া গলার মধ্যে আর সাঁতারে থাকলাম, আর বলতে শুরু করলাম, আপনি কি আমার পাওনা চেবেন না, অথচ কোনো সময় আসেন নাই আদায় করার। তবে আমি সাঁতারতে শুরু করলাম যে আপনি কি আমার পাওনা দেবেন না, আমি জানি আব্দুল মুত্তালিবের বংশ এরকমই টোকাপাত, মিথ্যা কথা বলে, ঠিক থাকে না কথা, আমার জানা আছে। ওরা যে আমি ওনার সাথে এরকম দুর্ব্যবহার করা শুরু করলাম, ওসব অমর রাজিলাম, আমি তার দিকে তাকালাম, দেখলাম যে চোখ দুইটা মেঘের মতো ঘুরতেছে, জানলার একটু তার সাথে ব্যবহার অমর সাথে আছে, আমার দিকে নজর পড়ছে বলে সে আল্লাহর দুশমন, তুমি আল্লাহর রাসূলের সাথে এরকম ব্যবহার করছো যে আমি দেখতে পাইছি, কিন্তু এই মন্দির না হতো আমি তোমার মাথাকে দুটুকরা করে দিতাম, শরীরের মাথাকে আমি আলোক করে ফেলতাম এই তলোয়ার দিয়ে, তুমি আল্লাহ রাসূল সাথে এরকম ব্যবহার করছো। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ধর্মীয়তার সাথে, সুস্থতার সাথে, আরামের সাথে, মহব্বতের সাথে ওমর থেকে তাকালেন, ওমর কেমন এরকম ব্যবহার করছো, আমাকে তুমি বলো, আল্লাহ রাসূল যখন পাওনা দিয়েছেন শেষ হয়ে গেল, আর তাকে বলো যে আল্লাহ রাসূলের সাথে এরকম ব্যবহার করো না, তুমি তোমার পাওনা সুন্দরভাবে পাওয়ার জন্য বলো। তুমি তাকে কথা বলতে আর আমাকে কথা বলতে, তুমি এই কথা না কয়ে আসবে বলছো আল্লাহর দুশ্মন, আমি তোমার তোমার মাথাকে উড়াই দিতাম, তোমাকে দুর্গত মশাই দিতাম, এসব তো কথা তার সাথে বলতো, এটা তোমার জন্য উচিত হয় না, যেমন উমর দিয়ে দাও, তার পাওনা দিয়ে দাও, আর প্রতিরক্ত বিষ্পত্রী বিষা দিয়ে দাও। নিয়ে গেলেন, যখন আদায় করে দিলেন আবার বিষ মনে করেন বিষ্পুত্রী বেঁচে দিলেন, বলুন যে অমর বেঁচেটা কেন, তাই যে আল্লাহ রাসূল বলেছেন যে আমি আপনার সাথে ভালো ব্যবহার করি নাই, এই জন্য যেন এই বদাখলাকের বদলে আপনাকে বেশি দিয়ে দেয় যেন আপনি খুশি হয়ে যান। তো তিনি বললেন, তো অমর তুমি কি আমাকে চিনতে পারছ, বলে যে না চিনতে পারি নাই, বলে যে আমার সম্মান নাম হলো জায়েদ বিন সানা, বলে যে জায়েদ বিন সানা কে, ইহুদিদের পড়ালেন হেবেক, বলে যে হ্যাঁ হেবেক, যে আপনি এক প্রশিক্ষিত লোক, আপনি একটু সম্মানিত লোক, আপনার সুনাম চারিদিকে ছড়িয়ে আছে, আর আপনার মতো লোকের এরকম ব্যবহার, এরকম এই ব্যবহার আপনি করলেন, বুঝে শোনো অমর ইচ্ছা করে করেছে, ইচ্ছা করে করেছে যে ওনার নবুয়তের আলামত গুলা থেকে সব তোমার সামনে পরিষ্কার দুইটা আলামত আমি বুঝতে পারি নাই, এটা দেখবার জন্যই এই কাজ করেছে, যে ইয়াসরিকু হিলমুহু জানালাহু, যে মূর্খ লোকেরা মূর্খতা ব্যবহার দেখাবে কিন্তু ওনার সহনশীলতা এবং ওনার আখলাক তত উপরে থাকবে, এবং যত বেশি তারা দেখাই থাকবে তত বেশি ওনার আখলাক সহনশীলতা তত পাশেই থাকবে। আমি এটা দেখবার জন্য চাইছি, আমি এটা আজ পরিষ্কার দেখতে পাইলাম। শোনো অমর, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তুমি শুনো, আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ তাআলা ছাড়া আর কোন মাবুদ নাই, আর মুহাম্মদ আল্লাহর রাসূল। আর বললেন, শুনো আমি অনেক মালওয়ালা, অর্ধেক মাল আমি মুসলমানদেরকে দিয়ে দিলাম। বললেন, মুসলমান তো এখন অনেক, বললেন বলেন যে মুসলমানের কিছু অংশকে দিয়ে দিলাম, যে আল্লাহ রাসূল চাইলেন তিনি বন্টন করে দিলেন। বলছে হ্যাঁ, আমি আমার মালের অর্ধেক দিয়ে দিলাম মুসলমানের কিছু অংশকে, কিভাবে আল্লাহ একটু দেবেন তিনি তাদেরকে দিবেন সাথে আসলেন হুজুর দরবারে এইটাই তিনি ইসলাম বয়াত করলেন আর বললেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ তালা ছাড়া আর কোনো মাবুদ নাই আর আমি সাক্ষ্য দিতেছি আপনি আল্লাহর রাসূল মেরে মহতারাম দোস্ত বুজুর্গ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উত্তম আখলাক উত্তম আখলাক সাহাবায়ে কেরাম আমি আখলাককে সুন্দর আখলাককে উত্তম আখলাককে পূর্ণতার মধ্যে পৌঁছাবার জন্য আসছি এই জন্য মুহাম্মদ গ্রিন আকমল ইমান আহসান খুল খান প্রবৃত্তির কাম ইমানওয়ালা বলেছেন এটাই আমার নির্ভর করার রাস্তা আমি বুঝে শুনে কহির মাধ্যমে সেই এলেন হাসিল করে একই রেখাতে আমি যে দাবাত দেই এগুলো আমার নুবতওয়ালা রাস্তা যারা আমাকে মানবে আশহাদুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালমা পড়ে মুসলমান হয়ে যাবে তাদের জন্য সেই রাস্তা দাওয়াতওয়ালা রাস্তা আর আমি আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করি না মেরে মোহতারাম দোস্তবুজুর্গ এই দাওয়াতওয়ালা রাস্তা প্রত্যেক ইমানওয়ালার রাস্তা আল্লাহর রাসূল তিনি এই রাস্তা পাতায় গেছেন কেমন পর্যন্ত উম্মতিকে আগে নবীরা আসতেন এখন আসবেন না নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে কিংবা নবুয়তলা কাম কেমন পর্যন্ত বাকি আছে এই উম্মত এই কামকে করবে আল্লাহ ফিতনার জমানাতে এই কামকে চালু করেছেন যারা এই কামকে সহিভাবে করবে ও এই কামকে কাম বানাবে পরীক্ষার ছট্টা আছে সব ছট্টা পরীক্ষায় এই কাজকে নিয়ে সঠিক চলবে সেফাত অর্জন করবে মানে সেফাত বন্ধু সেফাত ফলে আমাদের নিকট থেকে এলে ভাতার সেফাত এবং আখলাকওয়ালা সেফাত আল্লাহকে রাজি করার সে জজ্বা ইমানি সেফাত ফজল হালকা যেরকম বসবে শুনবে ফলক পয়দা হবে এবং আল্লাহ তাআলাকে রাজি করার এক যোগ্যতা তার ভিতরে পয়দা হয়ে যাবে ইমান বাড়তে থাকবে ইমানের মসজিদে ইমানের আলোচনা করবে এই সমস্ত কাম নেগ্রস্ত আল্লাহ তাআলা দিয়েছেন দাওয়াতের নামে প্রতি সহজ নকশা নেগ্রস্ত যারা হাত হালতে সেই কামের মধ্যে মজবুত থাকবে আল্লাহ তাদের জন্য কামের এই সবতার রাস্তা দেখাই দিবেন মেরে মোহতারাম দ্রস্ত আল্লাহ তালা করে পাকুব বলেছেন রোমানার প্রথম খায়া সবাই যে এক ক্ষতির মধ্যে এবং ধ্বংসের মধ্যে রয়েছে ওরাই রেহাই পাইছে যারা ইমান বানাইছে যারা নেশামল করেছে আর বলা কোয়া বল বলা কোয়া করার দ্বারা নির্দিষ্ট পরিবেশ তৈরি হয় ইমান আমাদের পরিবেশ দুনিয়ার বলা কোয়া দ্বারা দুনিয়ার পরিবেশ তৈরি হয় আর ইমান আমলের বলা কোয়া করার দ্বারা নির্দিষ্ট সেই ইমানি পরিবেশ এবং ইমানি আমালের পরিবেশ তৈরি করে এটি হলো দাওয়া চলা খেল এরপরে চলতে চলতে ছটকা আসছে রোগ শোক আসছে তারপর ভিন্ন সমস্যা আছে আর মেয়েদের ভিন্ন কারণে যে এখন কমজোর হয়ে চলছে যে মেহনতের মধ্যেও কমজোর ইমান আমলের মধ্যেও কমজোর ওই সময় এসে অপরকে মোলাফা করতে হবে যে না ভাই হার হালতে মজবুত থাকতে হবে আল্লাহর দিকে ফিরতে হবে কোন ব্যক্তির দিকে আমাদের ফেরা নয় আল্লাহর দিকে ফেরা যে আমরা আল্লাহকে রাজি করার জন্য পর্যন্ত এই কাজগুলি চলব এবং আমরা ইমান আমল উপরে মজবুত থাকবো এজন্য বিভিন্ন হেকমত অবলম্বন করতেছে আর এই কাজের মধ্যে চাইলে রাখতেছে আর ইমান আমল মধ্যে যাতে বহাল থাকতে পারে তার জন্য কোশিশ করতেছে মেরে মোহতারাম দোস্তবুজুর্গ যখন এইভাবে ইমান আমলকে লয়া সে দুনিয়া থেকে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৌতের সাথে সাথে তার জন্য জান্নাতটা সহজ করে দিলেন। যে সবর ফরজ নামাজ পড়ার সমান, হাসর ময়দান ফরজ নামাজ পড়ার সমান, কোটরাজ বিদ্যুৎ গতি এক পলো আর মেহদুর জান্নাতে পৌঁছে যাবে, সেখানে ঘোষণা হবে তোমরা চিরকাল জান্নাতে থাকবে, তোমাদের মত থাকবে না, চিরকাল থাকবে জান্নাতে, ফাইনাল্লা তোমার কাছে উঠবো ফলা তাহলে আবাদা, চিরকাল জোয়ান থাকবে, কোনদিন তোমরা পুরা হবে না, ফাইনাল্লা তোমার কাছে হো ফলা তাকামো আবাদা, তোমরা জান্নাতের মধ্যে চিরদিন সুস্থ থাকবে, কোনদিন তোমাদের রোগ সব আসবে না, ফাইনাল্লা তোমার আমল ফলা তাক আসো আবাদা, চিরকাল তোমরা জান্নাতের মধ্যে সুখে স্বাচ্ছন্দ্যে থাকবে, কোনদিন তোমরা দুঃখ কষ্ট পাবে না, মেরে মুসলাম দুর্গ আসল কামিয়াবি পরকাল কামিয়াবি, যাতে আল্লাহ তালা দুর্গ থেকে রেহাই দিয়া জান্নাত দান করেছেন, এই জন্য এই দাওয়াতালা মেহনত হার হালত আমাদেরকে সেইভাবে এই কাজকে করতে হবে, এবং মেহদোস্ত আহলে এলেমের নিকটে মেহদোস্ত আসা যাওয়া যে হলজি বাতাইছেন দুনিয়ার সমস্ত পরিবেশ গোড়া পরিবেশ এটাই চাইতেছে যে এলিম কমজোর হয়ে যাক, তাহলে এলিমের সাথে সম্পর্ক কমজোর হয়ে যাক, এই চেষ্টা পরিকল্পনা নামে যখন আমরা ইসলামকে করতে থাকবো সেইভাবে আল্লাহ হককে উপরে আনা দিবেন এবং না হককে নিচে নামায় দেবেন, আর হক ইয়ালো ওলায় ওলা হক শব্দ উপরেই থাকে কোনোদিন নিচে নামে না, মেরে মহতরাম দোস্ত দুর্গ এই কাম আল্লাহ তারা দিয়েছেন যদি আমরা সঠিকভাবে কাজ করতে পারি আল্লাহ আমাদের মধ্যে এক সৌন্দর্যের দিকে দেখাই দিবেন, আল্লাহ তাল্লাহ আমাদেরকে দেখাই দিবেন এবং মেহদোস্তামিয়ানি পরকালে আল্লাহ তালা ফয়সালা করে দিবেন, এবং যারা এই কাজটি করবে আল্লাহ তোমরা যদি আল্লাহ তালা দিনের সাহায্যকারী হও আল্লাহ তোমাদের সাহায্য করবেন এবং তোমাদের পাকে আল্লাহ তালা দিনের উপরে মজবুত করে দিবেন, আমলের ভাগ থেকে আমল থেকে তাকে দেওয়া হবে না, বরং তারা আমলের বদলা পুরাপুরি পাবে, সব পরিমাণ তিনি উশিলা হয়েছেন দাওয়াত দিনওয়ালা তিনি দাওয়াত দিয়েছেন, আল্লাহ সুবহান ওয়া তাআলা সমস্ত নেকি সম্পন্নওয়ালাদের নেকির সমষ্টি সব পরিমাণ আল্লাহ তাআলা এই দাওয়াত দেনওয়ালাকে দান করবেন, অথচ যারা নেক আমল করেছে তাদের নেকি থেকে কাটানো হবে না, পুরাপুরি তাদেরকে দিবেন সব পরিমাণ আল্লাহ তাআলা দাওয়াত দেনওয়ালাকে দান করবেন, এই জন্য মেরে মহতরম দোস্ত এক মেহনত এই মেহনত দ্বারা আমাদের দুনিয়া কমবে না, বলকে আমাদের দুনিয়ার মধ্যে বরকত দিলেন, দেখতে দেখা যায় আমি তো পারলাম না কমবে না, এটা কোরবানি জান খাপালে জানের মধ্যে বরকত হবে, মাল লুটালে মালের মধ্যে বরকত হবে, আল্লাহ দেখাবেন ইজ্জত ওয়ালার জিন্দগি শান্তির জিন্দগি সফলতার জিন্দগি আল্লাহ দেখা দেবেন, আল্লাহ তো ওয়াদা রয়েছে, এই জন্য মেরে মহতরম দোস্ত এই কাজকে সুবিধা করা যে চার মাস যখন আমরা আল্লাহ রাস্তায় যাবো আল্লাহ এই চার মাস যেরকম সন্তানকে চার মাসে রূপ দান করেন মায়ের গর্ভে, ঠিক আল্লাহ রাস্তায় মসজিদের পরিবেশে যখন সেইভাবে আমরা চলতে থাকবো আল্লাহ তালা আমাদেরকে ইমান রূপ দান করবেন, আর আল্লাহ তালা আমাদেরকে ওরকম দোস্ত রুহানি আমল দান করবেন, জিন্দা আমল দান করবেন, দুর্বল আমলকে আল্লাহ তালা দূর করে দিবেন, দুর্বল ইমানকে আল্লাহ তালা দূর করে দিয়ে এক শক্তিশালী ইমান দান করবেন, এবং মেহদোস্তকে ইমানই জিন্দগি ইমানই আখলাক দিবেন, মেহদোস্ত আল্লাহকে রাজি করানোওয়ালা জিন্দগি দিবেন, এই জন্য চার মাস আল্লাহর রাস্তায় মসজিদের পরিবেশে আল্লাহর রাস্তায় চলতে থাকা, এবং যখন তাদের চার মাস হয়ে গেছে কোরবানি, প্রতি বছর আমরা চার মাস লাগাবো দেশের আনাতে কানাতে অনাবাদী এলাকায় গিয়ে গিয়ে তাদেরকে আল্লাহ তাআলার পয়গাম পৌঁছাবো, এবং মেয়েদের দিনে পরিবেশ বানাবো, দাওয়াতের পরিবেশ বানাবো, এবং আমরা চার চার মাস ফারিজ করবো যাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দেন যে দুনিয়ার এক এক প্রান্তে যাবো, যেখানে গিয়ে আমরা দিনের পরিবেশ তৈরি করবো, দাওয়াতের পরিবেশ তৈরি করবো, যেন মেরে মহতরাম দোস্ত দেশে দুনিয়াতে এক দাওয়াত তোলা পরিবেশ, ইমানি পরিবেশ, আমলের পরিবেশ তৈরি হয়ে যায়। মেরে মস্ত পবিত্র খ্রিস্টবান যাকে আল্লাহ তালা এই কাজের জন্য কবুল করেছেন, এই কাজ করার জন্য আমরা তো চেয়ার আছি না ইনশা আল্লাহ, আল্লাহ তার শব্দকে কবুল করেন। আপনারা রাত্র যে নাম দিয়েছেন এখন আপনারা হিম্মত করে দাঁড়িয়ে যান যে ইনশা আল্লাহ আমরা এই জমা থেকে চার চার মাসের জন্য, এক এক চিল্লার জন্য, দেশের জন্য, বিদেশের জন্য ইনশা আল্লাহ আমরা এখান থেকে ফের হয়ে যাব, আমরা আল্লাহ রাস্তায় ফিরবো আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহর দিনকে জমিনে কায়েম করার লক্ষ্যে। এই জন্য যারা যারা তৈয়ার দাঁড়িয়ে যান, আমরা হিম্মত করে আগে বাড়বো, আল্লাহ আমাদের রাস্তা করবেন, হিম্মতে মর্দা আমাদের খোদা, যখন বন্ধা হিম্মত করে আল্লাহ তালা সাহায্য পাওয়া যায়, তিনি আল্লাহর মতো ছিলেন আল্লাহ ফরসা করবো, আল্লাহ তালা ভালোবাসা পাওয়া যাবো, আল্লাহ পাখির উপরে ভরসা কারিকে আল্লাহ তালা ভালোবাসেন। এই জন্য যারা আছে আপনা আপনা হালকা করে নেয়, সেখানে তরকিব বানাই, যাদের যে টাকাটা আছে ওই টাকাটা যেন পুরা হয়ে যায়, এবং মেয়েদের পার হয়ে যায় টাকাটা, ব্যস্ত জমা দিব ওই মেয়েদের দোষ সেটা যেন পার হয়ে যেতে পারে। আমরা এরকম কিছু করে মেহনত করবো যে কেউ অধিক সেদিন না যাই, বলকে আপনার হালকা আমরা চলে যাই, তিনি যে তরকিব বানাই এবং জমাত বানাই, আর যেটা মার্কেজি ব্যক্তিদের জায়গা সেখানে পৌঁছাতে থাকি। আমরা কিছু সময় ইনশাল্লাহ শিখে করি, আল্লাহ তালা আমাদের শিখিরকে ইনশাল্লাহ দুনিয়া বানাবেন, হৃদয়তের জন্য, দেশের জন্য, দুনিয়ার জন্য, দাওয়াতাল্লাহ কামকে দুনিয়াতে প্রসারিত হওয়ার জন্য। মেয়ের মতলাম দোস্ত সামান্য কোরবানি একটু চিন্তা দিয়ে তো একটু কোরবানি করা, আমরা জরুরত থেকে পারে হবো একটু পরে ইনশাল্লাহ। এখন আমরা এই তুর্তি বানাতে শিখলে আপনি আপনার হালকা চলে যাই, পরস্পরকে বোঝাই যে মাত্রা আসলে হালকা হয়ে যাবে, ফলে রাস্তা দেখবে শেয়ার হয়ে যাবেন। সেই জন্য মেরে দোস্ত আপনি আপনার হালকায় ভালোভাবে টিকিট করি, মেহনত করি, যে সময় আর নাই, এখন থেকে টিকিট নিতে হবে, আর মাত্রা তখন হল হয়ে যাবে, আল্লাহ রাস্তা বাইর সহজ হয়ে যাবে, জমাত বানাতে শুরু করি মাশাআল্লাহ। যারা যাইছে দয়া করে আপনার আপনার হালকায় স্তর পৌঁছে যাই, আপনার আপনার ক্ষেত্রটা আপনার আপনার হালকা সেখানে পৌঁছে যায়। এতক্ষণ মেম্বার থেকে কিছু কথা আলোচনা হয়েছে, আমরা মেম্বারে আছি, আপনারা আপনাদের কাজ করেন, মেম্বার থেকে আওয়াজ করে তো কাজ করা যায় না, সেজন্য আমরা কিছুক্ষণ খামোশ আছে, আপনারা এই সুযোগে চলে যাবেন না যে কথা তো হয়েছে না, আমরা আমাদের কাজ করি, এবার কি আমরা জমা প্রেয়ার করি, ভালোভাবে মেহনত করি, ঠিক আছে, আল্লাহ তালা কবুল ফরমান। এই জন্য সবাই শিখি মানুষ যান হালকা করে বসেন, আর ক্ষেত্রওয়ালা আপনা আপনার ক্ষেত্রে চলে যায়। আমরা যারা আল্লাহ রাস্তায় বের হওয়ার জন্য এরাদা করেছি, আমাদের প্রত্যেক ফিরকায় জামাত আছে, ওখানে আমরা নাম লেখাই এবং ওখানে আমরা জামাত বন্দী হই, যারা আমরা এরাদা করেছি আমাদের প্রত্যেক ফিরকাতে স্কিনের জামাত আছে, স্কিনের জামাতের সচিবের কাছে যে আমরা নাম লিখে ওখানে আমরা জামাত বন্দি করে যাবো ইনশাআল্লাহ। Bye bye. আমরা প্রত্যেকেই নিজেদের ক্ষেত্রে চলে যাই, ওখানে আমাদের জামাত আছে, ওখানে আমরা নাম লেখাবো।